আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিশ্বে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে জিহিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দের দান বিষয়ে তাই জাগে জাগে আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ